বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মা'আ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের তাফসীর হবে সূরা নূরের আয়াত নম্বর 39 থেকে। এই আয়াতে এবং এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আমল, যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে অথবা শিরক করে অথবা নিজের ইসলামকে নিজেই নষ্ট করে, এই রকম মানুষের কর্ম সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এদের আমলের, এদের যে সব ভালো কাজ রয়েছে, এসব ভালো কাজের প্রতিদান পরকালে কিছুই পাবে না। তার দৃষ্টান্ত পেশ করেছেন, কাফের ভালো কিছু কাজ যদি থাকে দুনিয়ার, হয়তো দান খায়রাত করেছে, মাতা পিতার সেবা করেছে, আত্মীয় স্বজনদের সাথে সদ ব্যবহার করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, এইরকম বহু ভালো কাজ থাকতে পারে কাফের, যারা শিরকের অবস্থায় মারা গেছে, কুফুরির অবস্থায় মারা গেছে, তাদের ইসলামকে নষ্ট করে মারা গেছে, তাদের আমল কোনো কাজে আসবে না, এর একটা দৃষ্টান্ত পেশ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, যারা কুফুরি করেছে তাদের আমলগুলি, অর্থাৎ সৎ আমলগুলি, আমল সৎ হয়, ভালো হয় আর মন্দ হয়, এখানে ভালো আমলগুলিকে বোঝানো হয়েছে, যেগুলি নেকির কাজ করেছে সেগুলি কাসারাবিম বেকিয়াহ, মরুভূমির মরিচিকার মতো। মরুভূমিতে বালি থাকে, কিন্তু রোদ্রের সময় দূর থেকে বালিকে দেখে মনে হয় যে পানি চিকচিক করে, যেমন আমাদের দেশগুলিতে নদীর কিনারায় বালির চরে রোদ্রের সময় এমন চিকচিক করে যে মনে হয় এই বালিগুলি পানি, আর মনে হয় যে পানি কাছে আছে, কিন্তু যতই এগিয়ে যায় পানি পায় না, শুধু বালি আর বালি, মরিচিকা। আল্লাহ বলছেন কাসারাবিন, মরিচিকার মতো, বেকিয়াতিন, মরুভূমির, ইয়াহসাবুহু যামআনু মা, একজন পিপাসিত ব্যক্তি এই মরিচিকাকে দেখে পানি মনে করে, কারণ পিপাসা লেগেছে, দ্রুত পানির কাছে পৌঁছিতে চাই, হাত্তা ইযা জাআহু, কিন্তু যখন সেখানে পৌঁছে লাম ইয়াজিদহু শাইআন, কিছুই পায় না। ওইরকমই একজন কাফের কুফরি শিরকের অবস্থায় মারা গেলে, ইসলাম বিনষ্ট করে মারা গেলে, আখেরাতে আসবে আর তার সৎ আমল যেগুলি পৃথিবীতে করেছে আশা করবে যে এগুলির কিছু বদলা পাবো, কিন্তু এগুলি মরিচিকা, কিছুই কাজে আসবে না। যা দেওয়ার এর বিনিময় আল্লাপাক পৃথিবীতে দিয়ে দিয়েছেন, কারণ আল্লাপাক কারো কর্ম নষ্ট করবেন না, নিষ্ফল করবেন না, সেজন্য পৃথিবীতেই যা দেওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়াজাদাল্লাহ ইন্দাহু, তখন আল্লাপাককে সেই জায়গায় পাবে, ফাওয়াফাহু হিসাবাহ, তখন তার হিসাব আল্লাপাক পুরোপুরি পরিশোধ করে দেবেন, পেমেন্ট করে দেবেন। ওয়াল্লাহু সারিউল হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। দ্বিতীয় আরেকটি উপমা আল্লাহ পাক পেশ করেছেন কাফেরদের আমলের, একদল তাফসীরকার বলছেন কুফুরির, তাদের কুফুরিকে অন্ধকারের উপর অন্ধকার এর সাথে তুলনা করা হয়েছে, অথবা তাদের এই কুফুরির অবস্থার ভালো কাজগুলিকে অন্ধকারে হাত দিয়ে কোনো কিছু সন্ধান করার সাথে তুলনা করা হয়েছে। অন্ধকারে হাতের আঙ্গুল চোখের কাছে নিয়ে এসেও দেখতে পাওয়া যায় না, গভীর অন্ধকার যখন থাকে। ওই রকমই কাফেররা তাদের ভালো আমলগুলির প্রতিদান খুঁজবে, যে আমরা তো কিছু নেকির কাজ, সওয়াবের কাজ, পুণ্যের কাজ করে এসেছিলাম, কিন্তু কিছুই পাবে না। মহান আল্লাহ বলছেন আওকাজুল মাতিন ফি বাহরিন লুজ্জি, অথবা তাদের উদাহরণ হচ্ছে গভীর সমুদ্রে গভীর অন্ধকারের মতো, এক তো গভীর সমুদ্রের পানির ভিতরে কত অন্ধকার, আর তাতে একেবারে গভীর অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, তা অল্প স্বল্প পানি নয়, গভীর সমুদ্র। ইয়াকশাহু মাওজুন মিন ফাওকিহি মাওজ, আর সেই সমুদ্রের গভীর পানির ওপর ঢেউর ওপর ঢেউ চলছে, সমুদ্রে জোয়ার হলে ঢেউর ওপর ঢেউ চলছে, এতে আর এক অন্ধকার। মিন ফাওকিহি সাহাব, উপরন্ত আকাশে মেঘমালা রয়েছে যার ফলে পৃথিবীতেও কোনো আলো নেই, সূর্য আলো দেয় না। জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, এমন গভীর অন্ধকার, একের ওপর এক অন্ধকার। ইজা আখরাজা ইয়াদাহু, যখন নিজের হাত বের করে দেখার চেষ্টা করবে, গভীর অন্ধকারে যদি হাত দেখার চেষ্টা করেন, লাম ইয়াকাদি ইয়ারাহা, তা দেখতে পাবে না। পানির তলায় ডুব দিয়ে কেউ যদি হাতের আঙুলটা চোখের কাছে নিয়ে এসে গভীর পানিতে দেখতে চায়, দেখতে পাবে না। ওই রকমই কাফের যতই ভালো কাজ পৃথিবীতে করুক না কেন, শির কুফুরি করার কারণে আখেরাতে ওইসব আমলের কিছুই পাবে না, অথবা তাদের কুফুরি এত অন্ধকারের উপর অন্ধকার যে তাদের শির কুফুরি হচ্ছে এই রকম অন্ধকারের মতো। অমাল্লামিয়া জালিল্লাহু লাহু নূরা, আর আল্লাহ পাক যাকে আলো দেন না, ফামা লাহু মিন নূর, তার আলো হয় না, সে কোথাও থেকে আলো পেতে পারে না। আল্লাহ প্রদত্ত বিধান কোরআনে করিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দ্বীন ইসলাম থেকেও যদি আলো না নেই তাহলে আর কোথাও আলো পেতে পারে না। তারপর আল্লাহ পাক সারা পৃথিবীর সকলেই আল্লাহ পাকের গুণগান করে, এই বিষয়টি উল্লেখ করে ইরশাদ করেছেন, আলম তারা, হে নবী তুমি চিন্তা করে দেখো, আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যে কেউ আছে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ করে। ওয়াত তায়রু সাফাত, আর পাখিগুলি সারিবদ্ধভাবে আকাশে ডানা মেলে যে উড়তে থাকে, তারাও তসবিহ করে, আল্লাহ পাকের গুণগান করে। কুল্লুন কাদ আলেমা সলাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকে, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেক মানুষ, প্রত্যেক জিন, প্রত্যেক মালায়েকা ফেরেশতা, আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টি, কাদ আলেমা সলাতাহু, তারা জেনে নিয়েছে নিজের গুণগানের পদ্ধতি। সলাত, সলাতের একটি অর্থ হচ্ছে নামাজ, আর এক সলাতের ব্যাপক অর্থ হচ্ছে দোয়া, আল্লাহ পাককে ডাকা। ওয়া তাসবিহা, তাসবিহ, আল্লাহ পাকের পবিত্রতা কেমন করে ঘোষণা করবে, গুণগান কেমন করে করবে। প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, নিজ নিজ পদ্ধতিতে আল্লাহ পাকের গুণগান পেশ করতে থাকে। আল্লাহু আলিমু বিমা ইয়াফআলুন, মানুষ যা করে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞাত। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমির মালিকানা একমাত্র আল্লাহ পাকের। ওয়া ইলাল্লাহিল মাসির, আর আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল, সকল বস্তুকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক তার আরেক নিয়ামতের কথা বলছেন, যা হচ্ছে বৃষ্টি। আলম তারা, হে নবী তুমি চিন্তা করে দেখো না, আন্নাল্লাহ ইউজজি সাহাবান, আল্লাহ পাক মেঘমালাকে চালিত করেন, আকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মেঘগুলি, আল্লাহ পাক এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যান। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, তারপরে সেগুলিকে জুড়ে দেন, পরস্পর জুড়ে দেন, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়েছিল, এক জায়গায় জমা হয়ে যায় মেঘমালা। সুম্মা ইয়াজআলুহু রুকামান, অতঃপর সেগুলিকে স্তূপকৃত করেন, মেঘের উপর মেঘ, ঘন মেঘ আকাশে দেখা যায়। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, তারপরে তুমি দেখবে যে বৃষ্টি এই মেঘমালা থেকেই বর্ষিত হচ্ছে, ঘন মেঘ থেকে আল্লাহর হুকুমে বৃষ্টি বর্ষণ শুরু হয়। এসব আল্লাহর কাজ। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবাল ফিহা মিন বারাদ, আকাশে যে মেঘের পাহাড় রয়েছে তাতে রয়েছে শিলা, পাথর, যেগুলি বর্ষণ হয়। ফায়ুসিবু বিহি মান ইয়াশা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা এ বৃষ্টি দান করেন, অথবা যেখানে ইচ্ছা আল্লাহ পাক এই শিলা বর্ষণ করে থাকেন। ওয়াসরিফু আম্মান ইয়াশা, আর যার থেকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল ফিরিয়ে নেন। মেঘ আকাশে দেখলেন কিন্তু এলাকায় মেঘ হলো না, আবার মেঘমালা দেখছেন না, হঠাৎ করে মেঘমালা আসলো আর বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ যাকে ইচ্ছা বৃষ্টি দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক যেসব এলাকায় ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন শিলা বর্ষণ করেন। একাদু সানা বারকিহি ইয়াযহাবু বিল আবসার, মেঘমালা যখন আকাশে ঘন হয়ে যায় আর বৃষ্টি বর্ষণের উপক্রম হয় তখন বিদ্যুৎ চমকায়। আল্লাহ পাক তার কথা বলে ইরশাদ করছেন, একাদু সানা বারকিহি, মনে হয় যে এই বিদ্যুতের চমক, ইয়াযহাবু বিল আবসার, মানুষের দৃষ্টি কেড়ে নিয়ে যাবে। ইউকাল্লিবুল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার, আল্লাহ পাক রাত দিনের আবর্তন করে থাকেন, রাত যায় দিন আসে, দিনের পর রাত আসে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, নিশ্চয় এতে জ্ঞানবান ব্যক্তিদের জন্য, যারা দৃষ্টি শক্তি সম্পন্ন, যাদের অন্তর্দৃষ্টি রয়েছে, তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ খালাকা কুল্লা দাব্বা, এইসব আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের কথা, আল্লাহ পাকের ব্যাপক ক্ষমতার কথা, বর্ণনা করেছেন যেগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ, আল্লাহ পাক রব্বুল আলমিনের একমাত্র ক্ষমতা। আল্লাহু খালাকাকুল্লা দাব্বাতি মিম্মা, আল্লাহ পাক প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন পানি থেকে। প্রত্যেক সৃষ্টির পিছনে পানির উপাদান রয়েছে, পানি না থাকলে কোনো কিছুই সৃষ্টি হতো না। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, কতক জীব জন্তু রয়েছে যেগুলি পেটের ভরে চলে, যেমন সাপ ইত্যাদি আরো বহু। অমিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, আর কিছু প্রাণী রয়েছে বা জীব রয়েছে যা দু পায়ে চলে। অমিনহুম মান ইয়ামশি আলা আরবা, আর কিছু জীব রয়েছে যেগুলি চার পায়ে চলে। ইখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যা চান তাই সৃষ্টি করেন, অর্থাৎ এমনও সৃষ্টি রয়েছে যেসবের অনেক পা আছে, যেমন কাকড়া, যেমন এইরকমই অনেক কীট পতঙ্গ রয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ওপর ক্ষমতাবান। এখানে আমাদের অল্প সময়ের বিরতির পরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসব। উত্তম ব্যবহার, তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো, সঠিক কথা বলো, সুন্দর অনুষঙ্গ, সহনশীলতা, এমন ধরনের আচরণ হবে না, এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে। ন্যায় পরায়ণতা, দয়াদ্রতা, একজন মুমিন আরেক মুমিন ভাইকে সিহত পেশ করবে, অন্যায় থেকে থেকে বারণ করবে, এটি মুমিনের কাজ। কাসিম বিন আব্বাস, একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে। কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর, বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9:00 আর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। স্ত্রীকে ঘৃণা না করে, কারণ সে যদি তার কোনো কাজকে অপছন্দ করে তবে অন্য কাজকে পছন্দ করবে। সেই মুসলিম দ্বিতীয় খণ্ড বিবাহ অধ্যায়, হাদিস সংখ্যা 3469। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটি ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সূরায় নূরের আয়াত নম্বর 46 এরশাদ করেছেন, লাকাদ আনজালনা আয়াতিম মুবাইয়িনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, নিঃসন্দেহে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। আল্লাহ পাকের আয়াত, শরীয়তের আয়াত হচ্ছে কোরআনে কেরিমের আয়াত, যাতে বিধানাবলী রয়েছে, আর এর সাথে সাথে তার ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাও এতে শামিল। আর আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াতগুলি বিভিন্ন কোরআনের আয়াতে উল্লেখ করা হয়েছে, এতে তোমাদের নিদর্শন রয়েছে, অর্থাৎ এসব দেখে সৃষ্টিগত আল্লাহ পাকের আয়াত বা নিদর্শন দেখে এসবের স্রষ্টা রয়েছেন, সৃষ্টিকর্তা রয়েছেন, তার জাত সম্পর্কে তোমরা জানতে পারবে। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ পাক রাস্তা স্পষ্ট করে দেওয়ার জন্য সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন, বিধান নাজিল করেছেন, তবে আল্লাহ পাক তৌফিক দেন যাকে চান সহজ সরল পথে চলার জন্য। ওয়াইয়াকুলুনা, এখান থেকে মুনাফিকদের কথা বলা হয়েছে, যারা কপট, অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, সন্দিহান, কিন্তু তারা দুনিয়ার লোভ লালসাই অথবা দুনিয়ার কোন অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য তারা ইসলামের ছায়া তলে এসছে বা জন্মসূত্রে মুসলিম আসলে, কিন্তু বিভ্রান্তির শিকার হয়ে অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস রাখে না। এদের চরিত্র সম্পর্কে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় মুনাফিক তৈরি হয়েছিল। যখন মুসলিম সমাজ শক্তিশালী হয় তখন সেখানে কিছু কপট জন্মায়, আর যখন কুফুরি শক্তি মাথা চাড়া দিয়ে থাকে সেখানে কপট হয়তো জন্মায় না, কারণ তারাই তো মাথা চাড়া দিয়েছে। মক্কাতুল মুকাররমে যেন মুনাফিক দেখা যায় না, সেখানে সব কাফের, কাফের না হয় মুসলিম, মুমিন। পক্ষান্তরে মদিনায় যখন দেখলো ইসলাম শক্তিশালী হতে চলেছে, তাহলে ইসলামের ছায়া তলায় বাহ্যিক আশ্রয় নেওয়াতেই কল্যাণ রয়েছে দুনিয়ার, সুতরাং কিছু কপট লোকেরা ইসলামে ঢুকে পড়লো, যাদের নেতা আবদুল্লাহ বিন ওবাই। আল্লাহ পাক তাদের কথা বলছেন এবং কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে, ওয়াইয়াকুলুনা, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, অবির রাসূলের রাসূলকেও বিশ্বাস করেছি, ওয়াতান, আমরা মানছি তো, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিকা, এইসব কথা বলার পরে, কালিমা পড়ার পরেও, স্বীকার করার পরেও তাদের এক দল এ থেকে বিমুখ হয়ে যায়, ফিরে যায়, সুযোগ পেলেই উল্টো দিকে চলে যায়। অমা উলাইকা বিল মুমিনিন, আসলে এরা মুমিন নয়, এরা বিশ্বাসী নয়, অবিশ্বাসীরা, অন্তরের যারা মুনাফিক কপট, আকীদা বিশ্বাসের যারা মুনাফিক তারা আসলে মুমিন নয়, মুসলিম নয়। ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আর যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয় যে আল্লাহ এবং রাসূলের বিধান মেনে চলো, আল্লাহর রাসূলের ফয়সালা মানো, লিয়াহকুম বাইনাহুম, যাতে রাসূল তাদের মাঝে মীমাংসা করে দেন, ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, তাদের একটি দল তখন মুখ ফিরিয়ে নেয়, সুবিধাবাদী, দেখলো যে নবীর ফয়সালা নিলে এখানে জিততে পারবো না, তখন নবীর ফয়সালা চাই না। ওয়াইন ইয়াকুল লাহুমুল হক ইয়াতু ইলাইহি মুযআনিন, আর যদি দেখে যে নবীর ফয়সালা তাদের ফেভারে হবে, তাদের পক্ষে হবে, যে প্রাপ্য তারা পেয়ে যাবে নবীর ফয়সালার মাধ্যমে, বুঝতে পারছে, ইয়াতু ইলাইহি মুযআনিন, তখন তারা আনুগত্যের জন্য ছুটে আসে, তখন বিনয় হয়ে আসে, ঠিক আছে তখন মানবো। আল্লাহ পাক বলছেন আফি কুলুবিহিম মারাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলতে হবে সুখে দুঃখে শোকে সব সময়, আপনার পক্ষে ফয়সালা হোক আপনার বিপক্ষে হোক, দিন ইসলাম মানে সুবিধাবাদী হয়ে যেটা পারলাম করলাম, নাই করলাম না, না এটা মুনাফিকের চরিত্র। নামাজ দু তিন অক্ত পারছি পড়ছি, জুমাটা পারছি পড়ছি, মাঝে মাঝে পারলাম রোজা রাখলাম, মাঝে মাঝে পারলাম না করলাম না, পর্দা করতে পারি না, এই তো মুনাফিকের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে যেখানে বাহ্যিক প্রতিকূল অবস্থা সেখানেও করবে, কষ্ট হলেও করবে, হাজারে একজন হলেও করবে না আপনি। আর যেখানে দেখছেন না এখানে মুসলিম পরিবেশ, সুতরাং ওখানে আমি মুসলিম হয়ে গেলাম, আর যেখানে দেখলাম যে কুফুরির পরিবেশ সেখানে তাদের সাথে তালমেল করলাম, এটা মুনাফিকই চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে কি ব্যাধি আছে, সংশয়ের ব্যাধি, সন্দেহ, আল্লাহ পরকালে আসলে আস্থা নেই, জবাবদেহি করতে হবে, হিসাব হবে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, এই চরিত্র যদি থেকে যায়, মুনাফিকই থেকে যায়, কিছু মানলাম কিছু মানলাম না, যেটা পক্ষে সেটা মানলাম, যেটাতে কষ্ট সেটা মানলাম না, মুনাফিকি চরিত্র, অন্তরে ব্যাধি আছে। আমির তাবু, নাকি তারা সন্দিহান, আমি আখাফুন আইয়াহিফাল্লাহু ওয়া রাসূলুহু, নাকি তাদের এই আশঙ্কা যে আল্লাহ এবং রাসূল তাদের উপর জুলুম করবে, আল্লাহ জুলুমের কোনো ফয়সালা করেছেন, জুলুমের বিধান নাজিল করেছেন, রাসূলুল্লাহ সে এমন কোন হুকুম দিবেন যাতে জুলুম হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে, বাল উলাইকাহুম যালিমুন, বরং ওরাই তো জালেম, মুনাফিক যারা কপট সুবিধাবাদী তারাই জালেম। মুমিনদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক তারপরে বলছে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিহাকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকাহুমুল মুফলিহুন। মুমিনদের কথা তো এমনই হওয়া উচিত, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে যে আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো পুরোপুরি, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের মাঝে ফয়সালা করে দেন, সিদ্ধান্ত রাসূলের হবে, আকীদার ক্ষেত্রে হোক, আকীদা কার নেবেন, বড়দের বুজরুগানে দিনেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়ে গেছেন, ইবাদত কেমন করবেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, হালাল হারাম চলাফেরার ক্ষেত্রে লাভ না লস হচ্ছে সেটা দেখা দেখি নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমতি আছে কিনা, জায়েজ কিনা এটা। মুমিনদের চরিত্র হচ্ছে যখন আল্লাহ এবং রাসূলের দিকে বিচার নেওয়ার জন্য ডাকা হবে, আই ইয়াকুলু সামিনা, তখন বলি আমরা শুনলাম, মন দিয়ে শুনলাম, ও আতানা, আর মেনেও নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফলকাম। পক্ষান্তর ইহুদি চরিত্র হচ্ছে শুনলাম কিন্তু আসাই না, মানবো না, মেনা বা আসাই না। ইহুদিরা বলতো কোরআন কারিম আল্লাহ ফাকুল্লাহ করেছে, ওমায়ুতি ইল্লাহ ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহকে মানবে এবং তার রাসূলকে মানবে, ওয়ায়াখশাল্লাহ আল্লাহকে ভয় করবে, ওয়ায়াত্তাকি এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক যেসব হারাম করেছেন সেসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, ফাউলাইকুমুল ফায়জুন, এরাই হচ্ছে কৃতকার্য। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমান, এখানেও মুনাফিকদের একটি চরিত্রের কথা বলা হয়েছে, তারা কাজ করত কম আর যাও করতো লোক দেখানো, নবীকে খুশি করার জন্য, দেখাবার জন্য, বাহ্যিক মুসলিমদেরকে রাজি করার জন্য, এই পরিবেশে বাস করতে হবে জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করতো না। আর আবার কসম করে করে বলতো যে আমরা খুব ভালো কাজ করি, আমরা এই করেছি সেই করেছি। ওয়াকসাম বিল্লাহ জাহাদা ইমানহিম, তারা বড়ই শক্ত কসম করে থাকে, ওয়াকাট্য শপথ করে, লাইন আমার তাহম লাইয়ের জন্য, হে নবী তাদেরকে যদি কোনো নির্দেশ দাও অবশ্যই তারা বেরোবে, কসম করে বলে যে রাসূল আল্লাহ আপনি যদি বলেন জানের কুরবানি করতে হবে কোরবানি করো, মালের কুরবানি করতে হবে করব, যা চাইবেন করব। আল্লাহ পাক বলছেন যে কুল হে নবী তাদেরকে বলে দাও, দেখো এসব বাড়াবাড়ি কথা বলিও না, লা তুকসিমু তোমরা এরকম শপথ করিও না, তাআতুম মারুফা, স্বাভাবিক আনুগত্যই যথেষ্ট, একজন মুসলিম স্বাভাবিকভাবে যতটা তার দায়িত্ব ততটা করো, কাজ করো, কথার চাইতে কাজ বেশি করো। মুনাফিকের আর একটা চরিত্র কাজে নেই কিন্তু কথাতে খুব পটু। আর কেউ কেউ তাফসির করেছে তাআতুম মারুফা মানে তোমাদের আনুগত্য জানাই আছে, যে মুনাফিকেরা কেমন নবীকে মানো কতটা মানো, সুবিধাবাদী, যেখানে লাভ আছে মানো, যেখানে একটু দেখো যে কষ্ট আছে আশঙ্কা আছে কেটে পড়ো। ইন্নাল্লাহ খাবীরু বিমা তাআমালু, তোমরা যা কিছু করো আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। হে নবী বলে দাও আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো আর রাসূলকে মানো, ফাইন তাওয়াল্লু, তারা যদি ফিরে যায়, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য রাসূল দায়ী, ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, আর তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী, নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, না হলে জিজ্ঞাসিত হবে। ওয়া ইন তুতিউ হু তাহতাদু, আর যদি নবীর কথা মেনে চলো তাহলে হিদায়াত পাবে, সঠিক পথ প্রাপ্ত হবে। কত সুন্দর কথা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নবীকে মেনে চলো তাহলেই সোজা রাস্তায় থাকবে, আর সোজা রাস্তায় থাকলেই জান্নাতে পৌঁছতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, সহিহ বুখারীর হাদিস। তবে যেই ব্যক্তি অস্বীকার করে, মানতে অস্বীকার করে বা জান্নাতে যেতে অস্বীকার, মুখে অস্বীকার করে না কিন্তু কাজে কর্মে অস্বীকার করে, মুখে তো উচ্চ আকাঙ্ক্ষা যাবো বেনামাজি ও জান্নাতে যাওয়ার আশা রাখে, শিরক বিদাত করেও জান্নাতে যাওয়ার আশা রাখে, কর্ম না করেও উচ্চ আকাঙ্ক্ষা, জন্মসূত্রে মুসলিম, আল্লাহ বলছেন ইল্লা মান আবা। সাহাবারা জিজ্ঞাসা করলেন কিল ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, কেউ অস্বীকার করে, কালা মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মেনে চলবে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, ওমান আসানি, যে আমার নাফরমানি করবে বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ আবা, সে অস্বীকার করলো জান্নাতে যেতে, সে নবীকে মানতে অস্বীকার করলো। আল্লাহ পাক তারপরে বলছেন ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া। তারপর আয়াতে আল্লাহ পাক মুসলিম জাতির সাথে, উম্মতে মুসলিমার সাথে একটি ওয়াদা করেছেন, আর আল্লাহর ওয়াদার বরখেলাফ হয় না, অবশ্যই পূরণ হবে, তার জন্য আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন। শুরুতে আল্লাহ পাক একটা শর্ত বলেছেন আর শেষখানেও আবার শর্ত বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ পাক ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন ওই সব লোকদেরকে যারা তোমাদের মধ্য থেকে বিশ্বাস করেছে, মুমিন হয়েছে, ওয়ামিলুস সালেহাত, আর ইমানের সাথে তারা সৎকর্মশীল হয়েছে, ভালো কাজগুলি করে, আল্লাহ পাকের আদেশ ফরজ ওয়াজিব মেনে চলে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, জীবনের সর্বস্তরে নেক আমল করে। কি ওয়াদা করেছেন? খেলাফত দানের ওয়াদা করেছেন, আল্লাহ পাক পৃথিবীর নেতৃত্ব দেবেন, শুধু আখেরাত নয়, যে ইসলাম পালন করলে, খাঁটি মুসলিম হইলে, সত্যিকার অর্থে জীবনে আসমানি বিধান বাস্তবায়িত করলে শুধু আখেরাতে ক্যাশ হবে, সব ধার আর ধার এমন নয়। যেমন এক শ্রেণীর লোকেরা মনে করে, আমল করে মনে করে সব হয়তো আখেরাতে, দুনিয়াতে কিছুই পেলাম না, আল্লাহ বলছে দুনিয়াতেও দেব, দুনিয়ার বড় নেতৃত্ব খেলাফত দেব, আর দিয়েছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয়ের সাথে দিয়েছেন, আর খলিফায়ে রাশিদিনকে দিয়েছেন, আর দীর্ঘদিন ধরে আল্লাহ ফাকর রব্বুল আলামিন দিয়েছেন। আর যখন শর্ত হারিয়ে ফেলেছে মুসলিমরা, তখন আল্লাহ পাকের নিয়ামত তাদের কাছ থেকে তাদেরকে ধাক্কা দিয়ে ছিনিয়ে নিয়েছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই তাদেরকে আল্লাহ পাক খেলাফত দান করবেন, পৃথিবীর নেতৃত্ব দান করবেন, কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্বের লোকদেরকেও আল্লাহ পাক খেলাফত দিয়েছিলেন, দাউদকে দিয়েছিলেন, সুলাইমানকে দিয়েছিলেন, আরো অনেক সৎ লোকদেরকে দিয়েছিলেন, ওই রকমই আল্লাহ পাক দেবেন। এবং অবশ্যই অবশ্যই তাদের সেই দিনকে শক্তিশালী করে দেবেন যেই দিন তাদের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন। এবং অবশ্যই অবশ্যই তাদের ভয়কে নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন। ভয়ে ভীত যে কোনো সময় মদিনার উপর আক্রমণ হতে পারে, কি যে হবে, আল্লাহ পাক বলছেন যে এই ভয় দূর করে দেব তোমাদের, এসব নিয়ামত দেবো। ইয়াবুদুনানি, কিন্তু শর্ত হচ্ছে একমাত্র আমার ইবাদত করবে। লা ইউশরিকুনা বি শাইয়া, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওমান কাফারা বাদা জালিক, এরপরে যদি কুফরি রাস্তা নাও, অস্বীকার করো, পালন না করো, ফাউলাইকাহুল ফাসিকুন, তাহলে এরাই ফাসেক পাপিষ্ট বলে গণ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ কাজের তৌফিক দান করেন, ইমান সুন্দর করার তৌফিক দান করেন, শিরক মুক্ত মুসলিম সমাজ গড়ে তোলার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাকের তৌহিদ একত্ব প্রতিষ্ঠার তৌফিক দান করেন, আল্লাহ পাক যে ওয়াদা করেছেন সেই ওয়াদা যেন আমাদের পূরণ করে খেলাফত দান করেন। ওসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। পিস টিভি প্রেজেন্টস Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant. Strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the meaning should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic cum educational formula to excel in your career. Dekhun, Career Guidance. প্রতি রবিবার রাত 6:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। শেখ মুসলেহউদ্দিন, কারণ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহকামত পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখব, যার কোন তুলনা নেই। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই, অক্ষরে অক্ষরে সত্য, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য, যা মহান আল্লাহ পাঠিয়েছেন মুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য, যা সব থেকে পবিত্র বই। আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই, যা মুমিনের জীবনকে আলোকিত করে দেয়। দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ, পবিত্র কোরআন, আজ রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়।